ମୋତେ ଭଲ ପାଏ ବୋଲି ତୋତେ ଭଲ ପାଏ ବୋଲି সাথে হায়ে ওঠো মিশিনি প্রেম আম সত বলি মতে লাগুনি মহুয়া নিশারে মতে দে হজেই তো প্রেম মেঘরে থরে দে ভিজেই ভালো পা